আজকে আমরা দার্স পেশ করব কিতাবুল আকায়েদ এর 39 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমেই প্রশ্ন আছে, ইবাদতে এহসান কি? এহসান ইসলামের একটা পরিভাষা। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছিলেন, যেটা মূলত ইসলামের একটা প্যাকেজ বলা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে যে দাওয়াত পেশ করেছেন, আল্লাহর ইচ্ছা হলো এটাকে একটা প্যাকেট করে দেওয়া, আর এটা সবচেয়ে উত্তম হলো প্রশ্ন উত্তরের মাধ্যমে করা। কিন্তু প্রশ্ন করার জন্য তো এলেমের প্রয়োজন, এলেমবিহীন প্রশ্ন করা যায় না, এলেমবিহীন প্রশ্ন করলে এটা হাস্যকর হয়ে যায়। কিন্তু এমন প্রশ্ন কে করবে? ওই ব্যক্তির পক্ষেই করা সম্ভব যার মাথায় পুরো এলেমগুলো আছে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন জিব্রাইলকে। কিন্তু প্রশ্নকর্তা যদি আগের থেকে জানা থাকে, আমি যদি জানি যে যে প্রশ্ন করছে তার উত্তর জানা আছে, তাহলে উত্তরটা আকার ইঙ্গিতে চলে যাবে, এতে সাধারণ লোকদের উপকার হবে না। এজন্য উচিত হল যিনি প্রশ্ন করবেন তাকে যেন আল্লাহর নবী চিনতে না পারেন। এই জন্য জিব্রাইল আসলেন। হাদিসটা দেখবেন, জিব্রাইল হাদিসে জিব্রাইল নামে পরিচিত। এই হাদিসে, এটা মুসলিম শরীফের 102 নম্বর, বুখারীর 50 নম্বর, আবু দাউদের 4697 নম্বর হাদিস। জিব্রাইল আসলেন, কেউ চিনল না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, হঠাৎ এক ব্যক্তি এলো, তার সাদা পোশাক। সাদা পোশাক বলতে এজন্য বুঝালেন যে পোশাকে ময়লা নাই, তার মানে দূরের থেকে আসে নাই, কাছের থেকে এসেছে। শাদীদু বায়াদি সিয়াব, কাপড়গুলো একেবারে ধবধবে সাদা। সাওয়াদু শাআরিহি, চুলগুলো একেবারে কালো, সফর করলে ধুলাবালু লাগে তাও নাই। কিন্তু লা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের কেউ তাকে চিনে না। যদি মনে করেন কারো মেহমান হয় তো মেজবান তো চিনবে, আমাদের কেউ তাকে চিনল না। আর স্থানীয় হলে তো সবাই চিনবে, কিন্তু কেউই চিনে না তাকে। এলোমেলো একটা ভাব। দরজার সামনে সে জিজ্ঞেস করল, মান মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? এটাও সাহাবীদের আদব না, সাহাবীরা এভাবে জিজ্ঞেস করতেন না। কিন্তু আবার দরজার সামনে থেমে গেছে, অনুমতি চাইল, আমার কি অনুমতি আছে? অনুমতি দেওয়া হলো, এসে বসলো, হাঁটু ভেঙে সালাতে যেরকম আমরা বসি এরকম বসলো। এতে বোঝা যায় যে সে খুব আদব আখলাক ভালো জানে। কিন্তু আবার হাত দুটো রাখলো আল্লাহর রাসূলের হাঁটুর উপরে, এতে বোঝা যায় যে একেবারে গ্রাম্যলোক। এইভাবে এলোমেলো ভাব। সাহাবায়ে কেরাম অপেক্ষায় রইলেন যে লোকটা কি বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা আবার প্রশ্ন করলো, ফা আখবিরনি আনিল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, লোকটা বলল, সাদাকতা, আপনি ঠিকই বলেছেন। এতেও বোঝা যায় যে লোকটার উত্তর আগের থেকে জানা আছে। একদিকে প্রশ্ন করছে আর একদিকে সত্যায়ন করছে। দেখ, এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যাটা আমার এখন আজকের উদ্দেশ্য না। ওই প্রশ্নগুলোর মধ্যে আর একটা প্রশ্ন আছে, ফা আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস আমাদেরও জানার প্রয়োজন আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু। ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন আল্লাহকে তুমি স্বচক্ষে দেখছো, সরাসরি কোন ভায়া মাধ্যম নাই। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, তিনি তোমাকে, তাহলে এরকম ভাবে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আল্লাহর ইবাদত করছি, এই রকম ভাবে ইবাদত করার নাম হচ্ছে ইহসান, এটা কি ইখলাস বলা হয়। এটা একটা মৌলিক বিষয় বলেই এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, অথচ অধিকাংশ মানুষ এর থেকে গাফেল, বেশিরভাগ মানুষ জানে না, জানলে পরে আর কেউ মায়া মাধ্যমের দিকে যায় না। এটা আমাদের মনে রাখতে হবে, এলেম অর্জন করা, এলেম অর্জন করলে জাহালত এমনি দূর হয়ে যায়, এলেম থাকলে জাহালত এমনি দূর হয়ে যায়। এহসান ইসলামের একটা মৌলিক বিষয়, এহসান বিহীন কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। ভায়া মাধ্যম যেটা আপনাদের মুখস্থ আছে, কমপক্ষে এখানে যারা জুমার সালাত নিয়মিত আদায় করে তাদের জানা আছে, নতুন করে যে ভাইরা আসেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু এসেই অনেক প্রশ্ন দেখা দিবে, আপনারা প্রথম দিন নিজেকে একটু সামলাই নেন। এখানে বই আছে, আমাদের বইগুলো পড়েন, আমার লেকচারগুলো ইন্টারনেটে যায়, ইন্টারনেট থেকে আপনারা লেকচারগুলো পেতে পারেন, মেমোরি কার্ড পাওয়া যায়, এখানে অনেকে মেমোরি কার্ড তৈরি করে বিক্রি করে, এগুলো শুনবেন, দেখবেন যে আপনার অনেক প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। নইলে যদি প্রত্যেক জুমায় নতুন লোকেরা এসে প্রশ্ন করেন, আমার উত্তর দিতে হয়, তো এই নতুন নতুন প্রশ্নেই আমার শেষ হয়ে যাবে সব। আর আমি এটা বলি যে আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, বিভিন্ন ডায়াবেটিস আছে, দীর্ঘক্ষণ কথা বললে মাথা সমস্যা করে, শরীর দুর্বল হয়ে যায়, তো এই জন্য। আর কথা বলার তো একটা সীমানা আছে, শুক্রবারে বিভিন্ন লোকজন আসে, আজকে অনেক লোক সকালে বলছে যে না আর ঢুকতে কোকে দিও না, কারণ জুমার আগে যদি কথাবার্তা বলা হয় তাহলে জুমার সময় ডিস্টার্ব করে। এই জন্য এটা একটা উসুল, আপনারাও খেয়াল রাখবেন যে যারাই আসেন দূর থেকে আপনাদের সঙ্গে যাদের যোগাযোগ হবে, শুক্রবার আসলে জুমার আগ পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি না, দুই একজন গেলে এটা বিরক্তিকর হয়, কারণ জুমার দিন আমার এই জুমার প্রস্তুতি, আমি কি একজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না জুমার জন্য একটা ব্যাপক প্রস্তুতি নিব। এই যে মনে করেন যে সিটটা তৈরি করা, এটা তো এমনি তৈরি হয় না, দেখবেন অনেক মেহনত করতে হয়, হাদিসগুলো জমা করা, কোরআন জমা করা, ইতিহাস জমা করা, এখানে ভূমিকায় ইতিহাস অনেক জমা করা, কিন্তু আমি সবগুলো বলি নাই, অনেক সময় লাগবে, তাহলে ইতিহাসে অনেক সময় চলে যাবে, মূল অংশটা আমি আপনাদের শুনিয়েছি। এই জন্য এক তো হলো শুক্রবারে আপনারা যারা আসেন দূরের থেকে, আলহামদুলিল্লাহ তাদের সময় দেওয়ার চেষ্টা করি, জুমার পরে একটু সময় নিয়ে আসবেন, আপনারা থাকেন, আসর পরে কথা হবে, মাগরিব পরে কথা বলা যাবে, অসুবিধা নেই, আপনারা কষ্ট করে আসেন, আমি একটু কষ্ট করলাম, কিন্তু জুমার আগে কেউ যেন দেখা করতে না আসে, এটা আমার ব্যক্তির জন্য না, এটা উম্মার জন্য তৈরি হওয়ার জন্য প্রয়োজন হয়। আপনারা জানেন যে এই বক্তব্যটা সারা দুনিয়ায় ছড়াই পড়ে, অনেক ভাইরা আসে, আমাদের সিঙ্গাপুরের এক ভাই আছেন, উনি জানেন যে সিঙ্গাপুরের অবস্থা কি, সিঙ্গাপুরে কয়েকশো ভাই আছে আমাদের, যারা ফোন করে তাদের আন্দাজ করা যায় যে কতজন ভাই আছে, কোন এলাকায় 40 জন, জিজ্ঞেস করি আপনাকে ওই গ্রুপের সাথে, কয়ে না আমরা আলাদা এলাকায় থাকি, এরা জানে না ওদের খবর, ওরা জানে ওদের খবর, এরকম ভাবে 40 জন 50 জন অলরেডি তারা দার্স করে, গ্রুপ হয়ে তারা দাওয়ার কাজ করে, এরকম সারা দুনিয়াতে আছে। এই লোকগুলো শুধু ইন্টারনেট থেকেই বক্তব্য শুনে, তারা আমাকে চিনে না। এই যে কিছুক্ষণ আগে দেখা করলো আমেরিকার থেকে আসছে, ভালো করে বাংলা বলতে পারে, দেখেন না ইংরেজি কথা বললো। এরকম ভাবে সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ কিছু লোক তৈরি হচ্ছে, যেই লোকগুলো একদিকে আকীদার দিকে সব শিরিক আর বেদাতকে দূর করে ক্লিয়ার হচ্ছে, অপরদিকে মানহাজের ক্ষেত্রে আপোষহীন জিহাদের দিকে তৈরি হচ্ছে। এভাবে যদি আমরা কাজ করতে থাকি ইনশাআল্লাহ পুরা দুনিয়ার মধ্যে একটা বিশাল অংশ তৈরি হবে যারা কুফফাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করা তৈরি হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের মানজিলে মকসুদ, আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারাটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য, ওই পর্যন্ত আমাদের যাওয়া এবং এরকম কিছু ভাইদেরকে তৈরি করা। তো যাই হোক, বলছিলাম যে যারা নতুন আসেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, পড়াশোনা করেন, লাগাতার কিছুদিন আসেন, এলেম অর্জন করা তো ফরজ। আর যদি কারো সময় না থাকে, তো সময় না থাকলে তো আপনার জন্য কিছু করতে পারতেছি না, আপনি সময় দিলে আমরা আপনার জন্য সময় দিচ্ছি। যারা এখানে বসেছেন তারা এলেম অর্জন করছেন, একদল জুমায় আসলো তারাও কষ্ট করে আসে, সময় নাই চলে গেছে, তো তারা এবং আপনারা যারা বসে আছেন তারা কি সমান হবে? এখন এহসান কাকে বলে আপনি জানতে পারলেন? এহসান বলতে একটা বিষয় আছে, কাকে বলে তাও জানতে পারলেন, ঠিক না? এটা যারা চলে গেছে তারা জানতে পারে নাই, হয়তো আগে লেকচারে আছে, তারা জেনে ফেলছে অন্য দিক দিয়ে। আমরা এখন আলোচনা করছি আল্লাহর নির্দেশিত এবাদতগুলোর প্রকারসমূহ। এবাদতের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ধরন আছে। প্রথম এবাদত হচ্ছে ইসলাম। প্রথম এবাদত কি? ইসলাম কিন্তু একটা এবাদত। ইসলাম কি? ইসলাম মানে কি? এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে এটা একটা এবাদত না? প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলে, আনুগত্য করলে যে প্রধানমন্ত্রী খুশি হয়, আল্লাহর কাছে আনুগত্য করলে আল্লাহ খুশি হবেন না? এই জন্য প্রথম এবাদত হচ্ছে ইসলাম। ইসলাম যে একটা এবাদত, এইটা কাউকে বললে হাসবে। আপনি বললেন যে আমি অনেকগুলো এবাদত করি, তার মধ্যে প্রথম এবাদত হচ্ছে ইসলাম। প্রথম এবাদত কি? এটা এবাদত, এটা সব পাওয়া যাবে। আর ইসলাম মানে হচ্ছে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার মাধ্যম হচ্ছে ইসলামের পঞ্চবেনা সহ ইসলামের, ইসলাম মানলাম আল্লাহর হুকুম সালাত আদায় করলাম না, তাহলে হবে এটা? তাহলে ইসলাম হয় নাই। এই জন্য ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইসলামের পঞ্চবেনা সহকারে, এটার নাম কি? ইসলাম কাকে বলে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, শুধু মুখে না কাজেও। হ্যাঁ, মুখে স্বীকার করা, অন্তরের মাধ্যমে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। আর ওই ঈমান, দুই নম্বর হচ্ছে ঈমান, এটাও একটা ইবাদত। ঈমানটাও কি একটা ইবাদত? ঈমান মানে হচ্ছে এই বিশ্বাস, অন্তরে বিশ্বাস। এই বিশ্বাস করতে হবে তার রোকন সহ। ঈমানের রোকন কয়টা? ঈমানের রোকন ছয়টা। ঈমানের রোকন কয়টা? এটা হাদিসে জিব্রাইল দেবে, আনতু মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি, আপনারা মুখস্থ করেছেন আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি, ওখানে ছয়টা জিনিস আছে, ওই ছয়টা হচ্ছে কি? ঈমানের রোকন। ইসলামের রোকন কয়টা? পাঁচটি। ঈমানের রোকন কয়টা? আর এগুলো মুখস্থ করবেন, ঈমানের রোকন ছয়টা। আর যেটা দুইটা বলেছে তাওহীদের রোকন, কিসের রোকন? ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের রোকন কয়টা? দুইটা। কি কি? কুফর মিন তাগুত ইমান বিল্লাহ, কয়টা রকম? এগুলো মৌলিক এলেম, এগুলো অর্জন করবেন। তারপরে তিন নম্বর হচ্ছে এহসান, যেটা আলোচনা করা হলো। চার নম্বর হচ্ছে আর দোয়া, দোয়া একটা ইবাদত, প্রার্থনা করা আল্লাহর কাছে। প্রার্থনা করলে যদি আল্লাহর ইবাদত হয়, এই প্রার্থনা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কারে করা হয় তাহলে কি হবে? এটা তার ইবাদত হবে। মনে করেন বললো, ইয়া গাউসুল আজম আগেসনি, ওহে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে কি করো, সাহায্য করো। মাজারে গিয়ে বললো, ওহে শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তুমি আমাকে সাহায্য করো, আমাকে সন্তান দাও। তাহলে প্রার্থনা করা, দোয়া করা একটা ইবাদত, আল্লাহর কাছে করলে যে আল্লাহর ইবাদত হয়, সেইখানে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে করলে অন্যের ইবাদত হবে। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানানো হচ্ছে কি? শিরক। দোয়া একটা ইবাদত। এমনি ভাবে আল খাউফ, খাউফ অর্থ হচ্ছে ভয় করা। খাউফ মানে কি? আল্লাহকে ভয় করতে হবে, যদি আল্লাহর হুকুম মতো না চলি আল্লাহ শাস্তি দিবেন, এই ভয় করা। আল্লাহর শাস্তির জন্য একটা জায়গা আছে, তার নাম কি? জাহান্নাম। এটা সম্পর্কে জানা, জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, এর উপরে আমার লেকচারও আছে, আপনার ইন্টারনেট থেকে শুনে নেবেন। ভয় করতে হবে, এটা একটা ইবাদত। ভয় করা কি? একটা ইবাদত। এর বলে আর রজা, আল্লাহর পুরস্কারের আশা করা, আশা হচ্ছে ভয়। ভয় করতে করতে এমন হয়ে গেল যে আমি যত অন্যায় করেছি আল্লাহ আর মাফ করে না, কাজে খাওয়া দাওয়া ভর্তি করো, যা হওয়ার পরে হবে। এইটা কি হইল? এটা আল্লাহকে ভয় করা হয় নাই, এটা শয়তানের গোলামি করা হয়েছে। আল্লাহকে ভয় করতে হবে, আবার আশাও করতে হবে যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এভাবে আশা করা, এটা একটা ইবাদত। আশা করাও কি? কোরআনে বলা আছে খাওফান ওয়া তামা, খাওফান ওয়া তামান, আয়াতগুলো দলিল সামনে আছে, সবগুলো বিস্তারিত আলোচনার সামনে আছে। এরকম তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা, এটা একটা ইবাদত। তাওয়াক্কুল একটা ইবাদত। যে কোনো ক্ষেত্রে একজন মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, একটা ইবাদত। এইরকম ভাবে রগবা, রগবা হলো অনুরাগ, আগ্রহ, আল্লাহর ইবাদতের আগ্রহ রাখা, এলেম অর্জন করার আগ্রহ থাকা। এই আপনারা বসে আছেন, এত কষ্ট করে কত দূর থেকে এসেছেন, কখন খেয়েছেন আল্লাহ ভালো জানে, এখন বসে আছেন কিসের জন্য? এলেম অর্জন করার আগ্রহ নিয়ে। এইটাকে আর রগবান কি বলে? এটাকে রগবা, এটার নাম কি? রগবা। কোরআনে আছে রগবা ও রাহবা, রগবান অরাহবা, রগবা তো আছে, রাহবাও আছে, এই জন্য দুইটা পাশাপাশি আছে। আর রাহবা মানে ভয় ভীতি। তো এরকম ভাবে এগুলো ইবাদতের প্রকার। এরকম আর খুশু, বিনয় প্রকাশ করা, চূড়ান্ত বিনয় প্রকাশ হলো কার কাছে? আল্লাহর কাছে। এরকম আল খাশিয়াতু, খাশিয়া মানে হচ্ছে অমঙ্গলের আশঙ্কা করা, অমঙ্গলের ভয় থাকা, আশঙ্কা করা যে আমরা যদি অন্যায় করি আল্লাহর পক্ষ থেকে অমঙ্গল বিপদ আপদ আসতে পারে, আশঙ্কাও থাকে, এটা একটা ইবাদত। আশঙ্কা থাকাও একটা ইবাদত। আল ইনাবা, আল্লাহর অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, ইনাবা ফিরে আসা। আল ইস্তিআনা, সাহায্য প্রার্থনা করা, নাস্তাইন যে আমরা বলি, ওয়া ইয়াকা নাস্তাইন, এখান থেকে ইস্তিআনা সাহায্য চাওয়া, ইস্তিআযা আশ্রয় চাওয়া, পানা চাওয়া, আশ্রয় চাওয়া কার কাছে? এটা একটা ইবাদত। কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, এগুলো ইস্তিগাসা, বিপদ আপদে উদ্ধারের সাহায্য চাওয়া। এখান থেকে গাউস, যে গাউসুল আজম বলে, এর অর্থ কি? গাউস মানে সাধারণ সাহায্য না, গাউস মানে হচ্ছে বিপদ আপদে সাহায্য করা, ত্রাণকর্তা। আল আজম মানে সবচেয়ে বড়, কায়েদে আজম, উজির আজম মানে সবচেয়ে বড় প্রধানমন্ত্রী, এটাকে উর্দুতে বলে উজির আজম। তাহলে গাউসুল আজম মানে কি? গাউস মানে হলো বিপদে ত্রাণকর্তা, সাহায্যকারী, বিপদ উদ্ধারকারী, আর আজম মানে সবচেয়ে বড়। তাহলে গাউসুল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা কোন মানুষ না আল্লাহ। তাহলে যারা নামাজও পারে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, আবার বিশ্বাসও করে বড় পীর আব্দুল কাদের গাউসুল আজম বলেন এরকম, এটা যে খালি মাইজ ভান্ডারি বলে তা না। কিন্তু আমাদের সমাজে পীর মুরিদিতে বিশ্বাসী যে মুসলমান, এদের সব লোকের আকিদা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। মহাখালী থেকে গুলশান এক নম্বরে যেতে বাম পাশে একটা মসজিদ আছে, নাম কি মসজিদের? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদ। এই মসজিদে যদি কেউ সালাত আদায় করে নামাজ হবে তার? আর এই ইমাম যে আকিদা এরকম তার নামাজ হবে? ও তো মুশরিক, পরিষ্কার মুশরিক। ওর মধ্যে আর মক্কার আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নাই, আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ ঠিক আছে, পার্থক্য একটা আছে বলছেন যে আবু জাহালদের সাথে এদের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ওরা, আবু জাহালরা মরে গেছে, এরা আরো একটা পার্থক্য আছে, আরো একটা পার্থক্য আছে, ওরা মূর্তি পূজা করত। মানে যারা বুজুর্গরা মারা গেছে ওই বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে স্থাপন করে তারপরে পূজা করত ভায়া মাধ্যম। ওরা কিন্তু মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য, এটা কোরআনে আছে, কোরআনে বলা আছে মানা আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা দেবদেবী আর মূর্তি অন্য কোন উদ্দেশ্যে ইবাদত করি না, করি শুধু একটাই যে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে, আল্লাহর নিকটে। কোরআনের আরো একটা আয়াত হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে এই উদ্দেশ্যে ওরা ইবাদত করত। তারপরে এই মূর্তিগুলো কিন্তু এমনি মূর্তি না, এই মূর্তিগুলো কোন আল্লাহওয়ালাদের মূর্তি, কোন আল্লাহওয়ালাদের। আপনারা তাফসিরে ইবনে কাসির দেখবেন, বুখারীর হাদিসও আছে, আমার এই বইতেও আছে যে মূর্তি পূজার সূচনা কেমনে হয়। নূহ আলাইহিস সালামের কওমের ভিতরে কয়েকজন বড় বড় আল্লাহওয়ালা লোক ছিল, কিছুদিনের ব্যবধানে ওই লোকগুলো মারা গেছে। এবারে শয়তান আসলো, এসে বলল দেখো তোমরা সব ধ্বংস হইয়া যাইবা, এই আল্লাহর অলিগুলো মরে গেছে, তোমরা তওবা করো মানে গজব আসবে। কে ডাক দিচ্ছে? শয়তান। আর একটু কাজ করো যাতে তোমাদের বেশি তাসির হয়, সেই জন্য ওই লোকগুলোর মূর্তি বানাও, ওই লোকগুলোর মূর্তি বানাইয়া তারপরে তারা যে নসিহাত গুলো করতেন ওইগুলো ওখানে আলোচনা করো, আর মনে মনে ধ্যান করো যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে, তাতে তাসির বেশি হবে, তাতে তাসির, ওই যে পীরা করে না তাসির বেশি হবেই তো, শয়তান ওখানে ঢুকে যায়। তো এটা ভালো বুদ্ধি, মূর্তি তোর পূজা করতে বলে নাই, কি বলেছে? মূর্তি তৈরি করে ওই বুজুর্গেরা যাদের মূর্তি, ওই বুজুর্গেরা যে নসিহাত করত সেই নসিহাত গুলোই করো, তাতে তাসির বেশি হবে, এটা ওদের কাছে যুক্তিসঙ্গত মনে হলো এবং মূর্তি তৈরি করা হলো, এরা মূর্তি পূজা করে নাই। এরপরে কয়েক প্রজন্ম যাওয়ার পরে শুরু হয়ে গেছে কিসের? এইটাই ছিল শয়তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটাই ছিল কি। এবং মক্কায় খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি স্থাপন করা হয়েছিল, এই মূর্তিগুলোর পূজা করা হতো কি জন্য? ইবাদত করত আল্লাহর নিকটে এরা পৌঁছাইয়া দিবে। তো এরা তো পাথরের মূর্তি, এরা কেন পৌঁছাইবে? অর্থাৎ এই মূর্তিগুলো যাদের, তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে ভায়া মাধ্যম। তাহলে ওরা মৃত বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে স্থাপন করে তারপরে ভায়া মাধ্যম মানত। আর বর্তমানে যারা, তারা করে কি, ওই বুজুর্গদেরকে কবরের ভিতরে রেখে তারপরে কি করে ভায়া মাধ্যম মনে করে। পার্থক্য নাই, ওরাও মূর্তির কাছে, ওরা কিন্তু মূর্তির কাছে প্রার্থনা করে না। এখন হিন্দুরা করে, সে ভিন্ন কথা, আসা মিলান হিন্দুদের সাথে, অসুবিধা নাই। ওরা মূর্তির কাছে প্রার্থনা করে, মূর্তিকে ফুল দেয়, মূর্তিকে ভোগ দেয়, মাদারা কি করে একই কারবার করে। মূর্তি ওখানে মাজারের চাদর দেয়, মাজারের টাকা পয়সা দেয়, মাজারে আগরবাতি মোমবাতি দেয়, মাজারে বিভিন্ন খাওন দেয়, মাজারে ফুল দেয়, কোনো পার্থক্য আছে? ওরা মূর্তির সামনে মাথা নত করে, আর এরা মাজারের সামনে কি করে মাথা নত করে। ওরা মূর্তির কাছে প্রার্থনা করে, আর এরা মাজারের কাছে, হ্যাঁ মাজার তৈরি হয়ে গেছে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা দেখতে থাকি, তারপরে কি হয় দেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এটা পুরোটা কবরস্থান হচ্ছে, তো ওই কবরের সাথে মিশে গেলে আমাদের আপত্তি নেই, আর যদি উঁচু হতে তার সমস্যা আছে এখানে। যাই হোক, এখন কিছু বলেন না আপনারা, আর এই বিষয়গুলো চুপে যাবে করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে একটা গল্প আছে, ইন্ডিয়াতে শুনেছিলাম, জওহরলাল নেহরু রাজনীতি করত, মুসলমানরাও তার সাথে কংগ্রেস করত, কংগ্রেসি আলেম এখন আছে বাংলাদেশে, আর ওইখান থেকে মিরাজ পাইছে তারা, পরিসূত্রে প্রাপ্ত। এই কংগ্রেসি আলেম দেশে তার আশা দেওয়া ছিল, তো একবার আজমিরে গেছে, আজমিরে গিয়ে দেখে যে লোকেরা কেউ সেজদা করছে, কেউ চাদর দিচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, তো এগুলো দেখে উনি প্রথম ওনার সঙ্গীদেরকে থাপ্পর মেরে হাস দিল আর বলল, বাত সমঝমে আগে, হিন্দু আর মুসলিম মে কই ফরক নেই, খামাখা লড়তে হ্যাঁ। আমার বুঝে আসছে হিন্দু আর মুসলমানে কোনো পার্থক্য নেই, এটা খামাখা লড়াই করে। হিন্দু লোক জেসা কে আপনি বড়ো কো মানতে হ্যাঁ, পূজা করতে হ্যাঁ, মুসলমান ভি হিন্দুরা যেমন তাদের বড়দের, ওরা তো পীর বলে না, বড়দের মুরব্বীদের পূজা করে, মুসলমানরাও একই কারবার করে। ফরক এই হ্যায় হিন্দু লোক আপনে বড়ো কো মূর্তি বানাকর মিট্টি কে উপর মে রাখ কর পূজা করতে হ্যায়, আর মুসলমান লোক আপনে বড়ো কো কবর কে আন্দর রাখ কর পূজা করতে হ্যায়। যে পার্থক্য হলো এই, হিন্দুরা তাদের মুরব্বী, তাদের পীর বুজুর্গ, এদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে, আর মুসলমানেরা তাদের বুজুর্গদেরকে মাটির ভিতরে রেখে তারপরে পূজা করে। পার্থক্য এই এতটুকু, বাস্তব এটাই। এই জন্য এটা মনে রাখতে হবে, মুসলিমদের মধ্যে যেটা বলছে ইস্তেগাসা, ইস্তেগাসা গাউস, গাউস একমাত্র আল্লাহ, গাউস কে বিপদে ত্রাণ কর্তা, সাহায্য করা, উদ্ধার করা, উদ্ধারকার মালিক কে, কোন পীরের ক্ষমতা নাই। পীরদের বই দেখবেন, অমুকে জাহাজ ডুবতেছে তো পিঠে করে ঠেলে নিয়ে আসছে, চরমায় পীরে বইতেই আছে, অন্যগুলো বাদ দেন, হকানি পীর বলতে এই জন্য বলতেছি, অন্য পীরে বই তো আছি, পানির উপরে জায়নামাজ বিষয়ে সালাত আদায় করে তো সেটা আলহাস, পানির উপরে ভাসলে যদি বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ কে, হাঁস, বালি হাঁস, পাতি হাঁস, রাজহাঁস, পেটি হাঁস, এগুলো কি পানিতে ভাসে? আকাশে উড়লে যদি বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ কে? শকুন, চিল, বাস, কাউয়া, এগুলো কি? এগুলো বড় বুজুর্গ কি জন্য? আকাশে উড়ে, আকাশে উড়লে যদি বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ কি? হ্যাঁ, বিমান, এটাও কি হবে? বড় বুজুর্গ হবে। আমাদের দেখতে হবে আল্লাহর নবী সাহাবি কয়জন আকাশে উড়েছেন। কারামতকে আমরা অস্বীকার করি না, খুব খেয়াল রাখবেন। আমাদের অনেক বদনাম করে, মিথ্যা বিকৃত করে, আল্লাহওয়ালাদের কারামতকে আমরা অস্বীকার করি না। মুসলিমদের আকীদার অন্তর্ভুক্ত এটা যে আমরা আউলিয়াদের কারামতকে মানি। তবে আউলিয়া কি খালি আউলিয়াদের খালি আব্দুল কাদের জিলানী আর অমুক তমুক? আবু বকর আউলিয়া না, ওমর আউলিয়া তালিকা আসে নাই, ওসমানও আসে নাই, কোন সাহাবি আসে নাই। হ্যাঁ, কারণটা কি? আউলিয়াদের তালিকায় মোহাম্মদ বিন কাসেমের নাম নাই, আউলিয়াদের তালিকায় সালাহউদ্দিন আইয়ুবীর নাম নাই, আউলিয়াদের তালিকায় আবদুল্লাহ বিন জুবাইরের নাম নাই, আউলিয়াদের তালিকায় নুরউদ্দিন জঙ্গির নাম নাই। আছে এদের নাম, কারণ কি? নাই না, ওটা তো এদেশে বলে যে ইসলাম আসছে পীর বুজুর্গদের মাধ্যমে, এটা মিথ্যা কথা। ভারতবর্ষে ইসলাম আনছেন কে? মোহাম্মদ বিন কাসেম। কি পীর বুজুর্গ ছিল না মুজাহিদ ছিল? বখতিয়ারউদ্দিন খালজি সে কি পীর ছিল, যোদ্ধা ছিল, মুজাহিদ ছিল? টিপু সুলতান কি পীর ছিল? হয়তো তিতুমির কি পীর ছিল নাকি? কি শাহজালাল রহমতুল্লাহ কি পীর ছিলেন নাকি মুজাহিদ ছিলেন? অনেক পীর বানাইছে এরা মরার পরে, উনি কি পীর ছিল নাকি? খানজাহান আলী কি পীর ছিল নাকি? তো যাদের নামে মাজার তৈরি করেছে এরা কেউ পীর ছিল না। এদের ইতিহাসগুলো পড়বেন আপনারা এবং এগুলো ধরাই দিবেন যেগুলো কেউ পীর ছিল না। বলো তোমরা যা করছো এগুলোর বিরোধিতা করেছে ওরা। গাউস, এটা একটা আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। আমরা কোনো মানুষকে গাউস মানি না। মানি কাকে? গাউসুল আজম একমাত্র কে? গাউসুল আজম মাঝবান্ডারি, গাউসুল আজম অমুক তমুক, এ জিকির করে এরা, গাউসুল আজম জিকির করে এরা। এরপরে আছে আজাবহু, পশু জবাই করা একটা এবাদত। জবাই করা কি? কোরবানি করা হয়, এবাদত। আকিকা দেওয়া হয়, এবাদত। সাদাকা দেওয়া হয়, এবাদত। হজের সময় দম দেওয়া হয়, এবাদত। এক কথায় আল্লাহর জন্য পশু জবাই করা কি? এখন যদি এই পশু জবাই করা যখন আল্লাহর এবাদত, আল্লাহ নামে করলে, আল্লাহ ছাড়া অন্য কারো নাম করলে সেটা কার এবাদত হবে? গায়রুল্লাহর এবাদত হবে। তাহলে যদি কোনো পীরের নামে, কোনো মাজারের নামে, কোনো দরগার নামে পশু জবাই করা হয়, এটা খাওয়া জায়েজ নেই, কারণ এটা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, এটা শিরিক হয়ে গেল। আন-নাজর, মান্নত করা। মানত করবে কার জন্য? এখন যদি মাজারে মানত করে, মাজারে নয় মানত করে, মাজারে একটা গরু দিবে, মাজারে একটা মুরগি দিবে, মাজারে সিন্নি দিবে, সিন্নি দেয় মাজারে, যাই হোক সিরিনি আর কি, সিরিন হচ্ছে মিষ্টি। এগুলো তো সব তো ফার্সি থেকে আমদানি করা, তো বলতে পারে না, বলে সিন্নি। আসলে এলো ফার্সিতে সিরিন। সিরিন মানে কি? মিষ্টি, হিন্দুদের প্রসাদ। হিন্দুরা পূজার সময় মিষ্টি বানায় সাদা সাদা, ওটাকে কি বলা হয়? সিরিনি বলা হয়, সিরিনি, সিরিন, ওটা কাছে সিরিনি হয়ে গেছে। এটা হিন্দুদের থেকে আসা, অগ্নিপূজক থেকে আসা। এই জন্য মান্নত করা একটা ইবাদত। মান্নত করা কি? এটা আল্লাহর জন্য হবে, অন্য কারো জন্য মান্নত করা জায়েজ নয়। তো এইগুলা ইবাদতের বিভিন্ন প্রকার। আমরা আজকে শুধু এই নামগুলো বললাম, এর বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি একটু আমাদের পরীক্ষা নিচ্ছি, আজকের আলোচনা আমাদের কি কি ছিল, এক একদিন এক এক অংশ বলবেন। প্রথম কি ছিল? এহসান। তারপরে ইসলাম, অর্থ কি? ইসলাম মানে কি খালি আত্মসমর্পণ করে বললে চলবে না, আর কিছু আছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পঞ্চ বেনা সহকারে। ইমান অর্থ কি? ইয়াকিন, বিশ্বাস, অন্তরে বিশ্বাস করা। তার ছয় রকম সহকারে এই কথাটা আজকে ছিল আলোচনায়। আর কি ছিল? এগুলো ছিল। তো ইনশাআল্লাহ আমরা এগুলো এই বইটার থেকে পড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বইটা আপনারাও পড়েন এবং এই দার্সের মাধ্যমে দূরে যারা আছেন তারাও যেন এটা পড়ার অভ্যাস করে। কারণ লেকচার থেকে একটা জিনিস শুনলে এই মুহূর্তে ভুলে যায়, আর ওইটা যদি লেখা থাকে তাহলে ওটা বন্দি করা হয়। একটা খাতার পাখি আর একটা হলো বাহিরের পাখি। তা আপনারা খাতার ভিতরে বন্দি করে রাখবেন ইনশাআল্লাহ, মুখস্থ করে রাখবেন, এবার বইও থাকবে। যে এখন প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, ওয়াজ করবেন না, আপনার মূল প্রশ্নটা বলবেন। একজন একটা প্রশ্ন করবেন, ওইটার সঙ্গে যদি কোনো সম্পূরক বিষয় থাকে জিজ্ঞেস করতে পারেন, দুই প্রশ্ন একজন করা যাবে না। একটু হাত তুলে আমরা কয়জনের প্রশ্ন করব, মাশাআল্লাহ, এই যে কয়জন হাত তুলে এই কয়জনই প্রশ্ন করবেন। প্রশ্ন থেকে প্রশ্ন আসলে তারা প্রশ্ন করবেন না, এটা আপনার প্রতি আমানত। জি, দাঁড়ান এইখান থেকে, ডান দিক থেকে দাঁড়ান। হ্যাঁ, তাগুত অন্তর্ভুক্ত। তাগুতের পাঁচ প্রকার তাগুত, প্রধান তাগুত। প্রধান তাগুতের মধ্যে এক প্রকার কারা? ওই সমস্ত আলেমরা যারা শিরিক বিদআত ঢুকাইয়া প্রকারান্তে নিজেরাই ইবাদত নিচ্ছে। জি বলেন। বয়ান করার সময় বসার মধ্যে কোন এরকম কোন খাস নিয়ম নাই। সালাতের সময় নিয়ম বলা আছে, কাতার সোজা করতে হবে, পায়ে পায়ে পা মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। কিন্তু বসার সময় কোন যেহেতু নিয়ম নাই, কাজে আপনার রিল্যাক্সে বসবেন, প্রদর্শনী বলবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা, কোনো অসুবিধা নাই। এক কাজ যেরকম ভাবে বসে, এটা সালাতের মধ্যে, সালাতের জন্য না না না না না না না আদব আছে, কাছাকাছি বসার কথা বলা আছে, কাছাকাছি বসা বলা আছে, কিন্তু ফাঁক থাকা যাবে না এরকম বলা হয়নি, ঠিক আছে? হাদিসে বুখারী দেখবেন, তিনজন লোক আসলো, একজন লোক ভিতরে ঢুকে গেছে, আর একজন পিছনে বসছে, আর একজন দরজা ঢুকে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিন ব্যক্তি তিন রকম হলো, কি জন্য? একজন আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ জায়গা দিয়েছেন, আর একজন পিছনে ছিল যে সেও আসতে বেরিয়ে চলে গেছে, সে পিছনে ছিল, আল্লাহ তাকে পিছন থেকে বের করে দিয়েছেন, আর যে জায়গায় পায় না সে আল্লাহ জায়গাটা করে দেন নাই। এতে বোঝা যায় যে কাছাকাছি বসা, এলোমেলো না বসা, বিচ্ছিন্ন না থাকা। আলাদা হাদিস আছে, বলা হয়েছে যে বিচ্ছিন্ন থাকে তাকে কি করে নেয়, নেকড়েবাক ধরে নিয়ে যায়, শয়তান ধরে নিয়ে যায়। এই জন্য জমে জমে বসা, বাকি একটু ফাঁক থাকলে নামাজের মতো সমস্যা হবে তা না, বা কাতার বন্দি হওয়ার কোনো কথা নাই, বরং হালকা গোল হইয়া বসার কথা বলা আছে, গোল হয়ে বসার কথা বলা আছে, সেটা আমার খেয়াল রাখবে। আর তাবলীগ জামাতের সপ্তমে দাঁত না, ভালো কথা তো, অসুবিধা কি? এটা অসুবিধা নাই। না না, ওটা মশওয়ারা কর তখন। জি জি জি আচ্ছা, মাশাআল্লাহ, পুলিশ আরো আছে সিভিল, অসুবিধা নাই। একজন বলতেছে, আর ডান দিক থেকে, আবার ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আবার না। জি জি বসেন। তাগুত সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদ আছে যেখানে চাকরি করা যায় না, যেমন এক নম্বর হচ্ছে আইন তৈরি করা, আইন প্রয়োগ করা, আইন বাস্তবায়ন করা। আইন তৈরি করে মন্ত্রী এমপি, বাস্তবায়ন করে, প্রয়োগ করে কোর্ট থেকে, আদালত থেকে, আর এটাকে বাস্তবায়ন করে পুলিশ। এটা একটা, এই সব মিলে একটা। দুই নম্বর হচ্ছে ট্যাক্স আদায় করা, তাগুত সরকারের ট্যাক্স আদায় করা, এটা একটা, তাগুতকে বড় সহজে করা, এই ডিপার্টমেন্ট চাকরি করে যায় নাই। তিন নম্বর হচ্ছে আর্মি সেনাবাহিনী, এখানে চাকরি করা যায় নাই। আরেকটা আছে, তো যাই হোক, এসব জায়গায় চাকরি করা জায়েজ নেই। কিন্তু আপনারা দেখেছেন তালেবানরা কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন পুলিশে ভর্তি হওয়ার জন্য, কি জন্য ভালো করে জানছেন আপনারা। তো এরকম আমরাও এদেশে না, সারা দুনিয়ার মুসলিমদেরকে আমরা বলি যে তাগুতের প্রশাসনে আপনারা ঢুকবেন, উদ্দেশ্য হবে কি, এই প্রশিক্ষণ নেওয়া এবং প্রশিক্ষণ নিয়ে এটাকে কাজে লাগানো, যুবকদেরকে তৈরি করা, সেই প্রশিক্ষণ তৈরি করা, সেনাবাহিনীর মধ্যে ভাইরা থাকবে, প্রশিক্ষণ নিয়ে কাজ করবে, এবং যখন কাজ শুরু তখন ওখান থেকে সহযোগিতা করবে। এরকম যদি উদ্দেশ্য হয় তো আমরা ওই ভাইদেরকে বলি আপনারা ওখানে থাকেন। আর যদি শুধুমাত্র পেটের ধান্দা হয় আর তাগুতকে সাহায্য করা হয় আর মূর্তি পাহারা দাঁড়ি করা দায়িত্ব হয়, হ্যাঁ, তাহলে সেখান থেকে তবা করে ফিরে আসা জরুরি, এই চাকরি যাইতে হবে না। জি হ্যাঁ বলেন। মানে এই ভাব তৈরি করা যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, মানে আল্লাহ আমার সামনেই আছেন, আল্লাহর এলেম, আল্লাহর জ্ঞান, আল্লাহ আরশে আছেন, সে আরশের থেকে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই ধারণা করাটা। জি মানে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, কেউ বলছে সুন্নত মুয়াক্কাদা, কেউ বলছে অসুবিধা নাই। আমি বলি কোনটাই না, আল্লাহ রাসূল দাঁড়িয়ে রেখেছেন, রাখতে বলেছেন, এখন আপনি যা বুঝেন। আমি ফরজ বুঝি না, ওয়াজিব বুঝি না, সুন্নত বুঝি না, একটা জিনিস বুঝি কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দাঁড়িয়ে রেখেছেন এবং রাখার নির্দেশ করেছেন। এই ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ভাগগুলো পরে ফোকাহারা করেছে, ফেকাবিদরা পরে করেছে, এগুলো হাদিসের মধ্যে এই কোনো পরিভাষা নাই। কাজে আল্লাহর রাসূলের নির্দেশ আল্লাহর রাসূল রেখেছেন, রাখতে বলেছেন, এবং এটা সব নবীর সুন্নাত ছিল। যে কারণে আবু জাহেলও দাঁড়িয়ে ছিল, আবু জাহেলের কি ছিল, ফেরাউনের দাড়ি ছিল, মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারছিল কি ধরে, ফেরাউনের দাড়ি ধরে। তার মানে এটা ফেতরাত, এই দাড়ি কামানো শুরু হয়েছে যখন মানুষ শ্রমজীবী হয়ে গেছে, তখন দাড়িতে তুলা লাগে, ময়লা লাগে, সেই জন্য কি করছে, দাড়ি কামানো শুরু করছে। কাজে শ্রমিকেরা দাড়ি কামায়, তারা কি আসলে শ্রমিক যারা তারা কামায়। জি লম্বা রাখবে, কাটতে বলা হয় না। মোহরানা বাকি দেওয়া যাওয়ার অসুবিধা নেই, আপনার কাছে আমি টাকা পাওনা আছি বা আপনি আমাকে পাওনা আছেন, আমি যে আপনাকে বলি যে আমি পরে দেবো, এটা অনুমতি আছে, কিন্তু এটা উল্লেখ থাকতে হবে যে আমি এত টাকা নগদ দিচ্ছি, বাকিটা পরে দিচ্ছি, আমি দেওয়ার নিয়ত থাকতে হবে, তোর অসুবিধা নাই। কিন্তু যদি না দেওয়ার নিয়তে যদি এরকম বলে সে গুনাহগার হবে, বিষয়টা এরকম আর কি। জি নিজের বিরুদ্ধে ডাকি কে, মানে মানে এক খাসি দিয়ে দুইটা শর্তে চায়, এটা হবে না। মানে আকি কেউ দিতে চায়, বিয়ে খাওয়াইতে চায়, বুঝেছেন, অলিম করতে চায়, তা যায় যাবে না, এটা হবে না, খাসি দুইটা খাওয়াই দিয়ে। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, সবারই বর্তমানে খাস করা হয় নাই, এমনকি আপনি মুসলিমের একটা হাদিস আছে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতের পরে ফিরে জিজ্ঞেস করলেন, এই তোমাদের কেউ কি আমার সঙ্গে কিরাত পড়েছ, কেউ কথা বলে না, বারবার জিজ্ঞেস করলে একজন বললেন হ্যাঁ আমি পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো বলি যে আমার সঙ্গে কেরাত নিয়ে কেন তানাজু হচ্ছে, টানাটানি হচ্ছে, তোমরা আর পড়বে না, তবে সূরা ফাতিহা পড়বে। এর চেয়ে আর স্পষ্ট বক্তব্য কি থাকবে? স্পষ্ট করে দেওয়া হলো কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এখন আর কোনো দলিল দরকার নাই। এখন হলো কিছু হাদিসে বলা হয়েছে কেরাতুল ইমামে লাহু কেরাতুন ইন্নামা জুয়াল ইমাম লিউতাম্মা বিহি, তো ভালো কথা, এটা ওই কেরাত। সূরা ফাতিহা বাদে যে বাকি কেরাত আছে ওই কেরাত পড়া লাগবে না, তাহলে হাদিসে মিলে গেল, হাদিসে পেস্ট লাগাবার কোনো প্রয়োজন নেই। আরে এতগুলো দাঁড়ান দরকার নেই, একজন দাঁড়াবেন, একজন বসেন, দাঁড়াবেন, বসেন, আপনি দাঁড়ালে পিছনে দেখতে পারতেছে না, আর আমি দেখতে পাচ্ছি না, আর বসেন না, আমি দাঁড়াইতে বললে দাঁড়াবেন। তো বিষয়টা হচ্ছে এরকম, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে না, একদিকে বলে জানাজার নামাজ, আবার যদি বলেন সূরা ফাতিহা পড়া লাগবে কয়েক নামাজ না দোয়া, উট পাখি আর কি, উট পাখিকে যদি বলেন বোঝা টানো, আমি তো পাখি, ব্যাপারটা পাখি বোঝা টানো নাকি, আর যদি বলেন তো ঠিক আছে উড়াল দাও, আমি তো উট, উঠে কি উড়ে নাকি, আমাদের সমাজের লোকগুলো হচ্ছে উট পাখি। এগো যদি বলেন জানাজার নামাজ সূরা ফাতিহা পড়তে হবে, কেন না এটা দোয়া, আবার বলার সময় কি বলে, আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করে দাও, আমি বলি না জানাজা হয়ে যাবে, দাও জানাজা পড়বো না, কেন না জানাজার সালাম পড়তে হবে। এগুলো এই সমাজে পাগলামি কিছু আছে, যাদের দিন এক না হয় তাদের বহুমুখী হবে, আর কোরআন সুন্নাহ এক হয় তাহলে দুনিয়ার যে কোনো প্রান্ত হবে সে এক হবে। জি একটা একটা প্রশ্ন একটাই, জি আচ্ছা গিরায় গিরায় মিলাবার কথা আছে, দেখেন তারপর আপনারা বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না, মিলাবার কথা আছে, মিলাবার কেউ কেউ তর্জমা করেছেন সমান রাখা কাতার সোজা করার উদ্দেশ্যে, আসলে গোড়ালি বলা হয় এই যে পায়ের ডান দিকে আর বাম দিকে যে সাইডের যে হাড্ডিটা ওইটার নাম হচ্ছে গোড়ালি, কাব বলে আরবিতে কাব, হাদিসে বলা আছে আল জেকুল কাবা বিল কাব, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। এই মিলানোর মানে কি, মিলিয়ে দেওয়া নাকি সমান রাখা, মিলাও মানে মিল মানে সমান মিল রেখো, দুইটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা মিলানো বলতে মিলানোটাই বুঝি, এইটাকে বেশি সহি মনে করি, ওইটা যারা করে তাদেরকে আমরা তানকিদ করবো না, ফেকলি মাসালা, কারণ হাদিসে বলা আছে যে ফাঁকা রাইখো না শয়তান প্রবেশ করবে, এক দুই আঙ্গুল ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করতে পারে না, কাজে বিষয়টা মুহাদ্দিসিনরা এভাবে করেছেন, দুইটা মত এখানে আছে। এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করে, আমি আরবদেরকে দেখেছি তারা আমাদের পাওয়া মিলায় অনেকে, অনেকে মিলায় না, বাড়াবাড়ি করে না, এজন্য এই বিষয়গুলো কি আমরা বাড়াবাড়ির পাত্র না বানাই, আমরা মিলিয়ে দাঁড়াই যাতে কোনো ফাঁক না থাকে। একটা হাদিসে বলা আছে আল্লাহর রাসূল বলেন তারাসু, তারাসু মানে হলো সীসা গলা প্রাচীরের মতো বানাও, তো প্রাচীর বানাইলে সেখানে কি ফাঁকটা কেন মিলেই দেয়, মিলেই দেয়, একটা ইট আর একটা মিললে তো আবার প্রাচীর হয়, না মিললে কি প্রাচীর হয় নাকি, তাহলে প্রাচীর হওয়া তারাসু বলতেন আল্লাহ রাসূল, একে আমাদের পরে বলতেন স্তাবু কাতার সোজা করো, সাব্বু বরাবর করো, তারাসু রসাস বানাও, সীসা গলা প্রাচীর বানাও, সীসা গলানো প্রাচীর বানাইতে হইলে প্রাচীর কি ফাঁকটাকে না মিলেই থাকে। এটা আমরা সব মিলে এটাকে আমরা উত্তম মনে করি এবং এটা সহি মনে করি, বাকি যারা অন্য ব্যাখ্যা করছেন আমরা তাদেরকে তানকিদ করবো না। কাতার যদি সোজা করে আর পায়ের সাথে মিলে না দেয়, কাছাকাছি করে ফাঁক না রাখে, তো এটাকে আমরা বাড়াবাড়ি করবো না, এটা আমার বক্তব্য রেখে এখানে। আরেকটা কি বললেন, হ্যাঁ এটা পায়ের, দেখেন বসার মধ্যে শেষ বৈঠকে যে বৈঠকে দুইটা বৈঠক আছে, সেখানে প্রথম বৈঠকে ইফতেরাস, ইফতেরাস মানে হচ্ছে বাম পায়ের উপরে বসা, পাতার উপর বসা, ডান পা খাড়া রাখা, আর শেষের বৈঠকটা তাওয়ারুক করা, শেষের বৈঠক কি করা, তাওয়ারুকের তিনটা পদ্ধতি আছে, দুই পা ডান দিকে বের করে দেওয়া অথবা একটা বের করে বামটাকে বের করে দেওয়া, ডান পা আগের মতো খাড়া থাকবে, অথবা তিনটা সুরত কেমনে হয়, তিনটা সুরত আছে আপনারা দেখে নেবেন, এটা তো তিনটা সুরত এখানে তাওয়ারুকের তিনটা সুরত আছে। আচ্ছা, এরপরে এখানে একটাও বলি, এখানে হাদিস অনেকগুলো, অনেকগুলো হাদিসকে সমন্বয় করে এই সুরতটা বের করা হয়েছে। হাদিস এরকম খাসভাবে বলা নাই যে দুই বৈঠক হওয়ার মধ্যে প্রথম বৈঠক এরকম সার্বে এরকম, হাদিসে বলা ইফতারাসের হাদিস আছে তাওয়ারুকের। এখন মুহাদ্দিসিন তালাশ করেন যে কোনটা কোন জায়গায় আছে, তো যেখানে যেটা পাইছে মিলিয়ে দিয়েছে সেটা। এখন যদি ব্যতিক্রম কেউ করে, কোনো হাদিসে খালি তাওয়ারুকের কথা বলা আছে, কোনো হাদিসে খুবই শুধু ইফতারাসের কথা বলা আছে, সেই হিসাবে কেউ করে, আমি তাওয়ারুক করে বসলে আমার রোগের সমস্যা হয়ে যায়, আমি বসতে পারি না, তো এই জন্য আমি ওই যেভাবে থাকি ওই একভাবেই বসি। কারো ওজোর থাকলে বসবে, ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনে বসতেন, আসন বেঁধে বসতেন, সালাত এরকম বসতেন মুরাব্বাহান, কারণ উনি মোটা ছিলেন, বসতে পারতেন না, এরকম বসতেন। কাজেই ওজোর যদি কারো থাকে ভিন্ন বিষয়, আর ওজোর না থাকলে বিষয়টা ওরকম যে উত্তম হচ্ছে তাওয়ারুক করা, প্রথম বৈঠকে ইফতারাস, দ্বিতীয় বৈঠকে, শেষ বৈঠকে তাওয়ারুক করা। আর তাওয়ারুক মানে হচ্ছে নিতম্বের উপরে বসা, ওয়ারেকুন মানে নিতম্ব, আর তাওয়ারুক মানে নিতম্বের উপর বসা। নিতম্বের উপর বসার পদ্ধতি কয়েকটা হতে পারে, এটার উপরে আপনার একটা বই আছে তাফসির ওয়াসি লাখিন, ওখানে একেবারে পদ্ধতিগুলো ছবি দিয়ে দেখানো আছে। এটা আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম প্রায় এক কার্টন, তো দিয়ে দিচ্ছি অলরেডি, কয়েকটা মধ্যে আছে এখন, তো ওটার মধ্যে দেওয়া আছে, এটা যদি কারো সংগ্রহে থাকে দেখে নেবেন। জি, তারপরে জানাজার সময় আমার ওই মরণের আগেবারে বই আসলাম বিস্তারিত লেখা আছে, প্রথমে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়বে, এরপরে দুরুদ পরে আরেক তাকবীর, এরপরে দোয়া পরে এক তাকবীর, এইভাবে চার তাকবীর বলবে। তো প্রথমে নিয়াত করে তাকবীর, নিয়াত পড়া না, নিয়াত করা, জানাজা পড়তেছে আল্লাহ আকবার, এরপরে সূরা ফাতিহা পড়বে এক তাকবীর, এরপর দুরুদ পরে আরেক তাকবীর, জানাজার দোয়া পরে আরেক তাকবীর। কিতাব উদ্দোয়াতেও আছে আমাদের, মরণের আগেবারে বইতেও আছে, দেখে নেবেন। সুন্না যেটা আমল করেন সব পাবেন, যেটা সুন্না আছে আমল করে সব পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, জি আমাদের একটু জরুরি কাজ আছে, তো জি বলেন। আসলে হচ্ছে কি, এই যে সুন্নাতে আদি সুন্নাতে হাদি, আমি এটা আজকে শুনলাম, আমি এত কিতাব পড়াইলাম কোনো কিতাব পাই নাই, আরে শুনিও না, এটা আপনার অঞ্চলে বোধহয় ভাগ করেছে আপনার অঞ্চল আলেমরা। সুন্নাতে আদি আর সুন্নাতে হাদি এই সুন্দর মিল, এই শব্দটা শুনেই বোঝা যায় এইটা একটা বানানোর কথা, ব্যাপারটা বুঝে আসছে, এই জন্য এইগুলো আপনারা ছড়াইবেন না। না, মাধ্যম দোয়া করা যাবে না। জি, দাড়ি আল্লাহ নবীর একটা শেয়ার সুন্না, এবং আল্লাহর ইসলামের একটা শেয়ার, মুসলিমরা দাড়ি রাখে। যদি আল্লাহর নবীর কেউ হুকুম অমান্য করে, যদি এখন যদি পালন না করে, সে একটা গুনাহ কাবীরা করলো, এটা গুনাহ কাবীরা অন্তর্ভুক্ত দাড়ি কামানো, কারণ এটা আল্লাহ নবী রেখেছেন, করতে বলেছেন, ওফুল লিহিয়া, দাড়ি ছেড়ে দাও, কাজে এটা গুনাহ কাবীরা অন্তর্ভুক্ত। এরপরে এখন যে আল্লাহ গুনাহ কাবীরা করলো, আজকে এটাকে তুচ্ছতা ছিল করে অস্বীকার করে, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। জি, খারাপ হবে না। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে এজমা কে আজকে তো আমরা অস্বীকার করি, আমরা তো বলছি এজমা আমরা মানি, কে আছো মানি, তবে সেই এজমা বলতে কি বুঝায়, সালাতের উপরে এজমা হয়ে গেছে সবাই মানতে হবে, এটা এজমা, আমরা মানি না। সালাত যে পাঁচ অক্ত ফরজ, কারণ একটা আছে কোরআন সুন্নায় বর্ণিত বিধানগুলো, কিছু আছে এরকম যেগুলো সবাই একমত, পাঁচ অক্ত সালাত ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এজমা, এগুলো সব কি, রফলি আদায়ন করা জরুরি কিনা, ইখতিলাফ আছে, এটা এজমা না, এটা এজমা, তাহলে এজমা তো আমরাও মানলাম, এজমা দ্বারা নতুন কোন মাসলা সাবেত করা যাবে সেটা আমি জানি না। আচ্ছা কেয়াস কেয়াস আমরা মানি, কোরআন হাদিসের উসুল ভিত্তি যদি কেয়াস হয় মানবো না আমরা, মানতেছি নতুন মাসলা যদি কোনোটা আসে আর কোরআন হাদিসের দলিলের উপরে ভিত্তি করে কেয়াস করে বলা হয় মানি আমরা, কেয়াস মানে এই যেমন করে কথা বলা। যাই হোক, এরপরে শেখ হেদায়া কিতাব, হানাফি মাজহাবের একটা হেদায়া কিতাব, হানাফি মাজহাবের ফিকার কিতাব, এটা হাদিসের কিতাবও না তাফসিরের কিতাবও না ফিকার কিতাব। এর মধ্যে দেখবেন বেশিরভাগ বড় এটা পড়লে মজা লাগবে, হানাফি মাজহাবের কিতাব এটা, কিন্তু প্রায় জায়গাতে আবু হানিফার মত গ্রহণ করা হয় নাই। বলা হয়েছে কল আবু হানিফার কাজা, আবু হানিফা এই বলেছেন, আবু ইউসুফ মোহাম্মদ এই বলেছেন, ফতোয়াটা আবু ইউসুফ মোহাম্মদের কথার উপরে। তাহলে হানাফি মাজহাব মানে, অথচ আবু হানিফার কথা কি করে দেওয়া হয়, হেদায়া প্রায় অর্ধেকটা এরকম আছে। আমার জন্য সুবিধা হয়েছে, তাই আমি বললাম তাহলে বোঝা গেল হানাফি মাজহাব মানে আবু হানিফার মাজহাব না, মানে হানাফি মাজহাবের একটা কোম্পানি আছে, এই কোম্পানির আট দশ জন সদস্য আছে, ওই সদস্যদের কারো কথা মানলেই সে কি হয় হানাফি হয় না, আট দশ জনের কোম্পানি সারিকা। তাহলে বোঝা গেল আপনি যেমন আবু হানিফার কথা কোরআন সুন্নাহ ভিত্তিক সহি না পাইলে, যেমন বরগা জমি চাষ করা যায় কিনা, আবু হানিফা বলতেন না না না জমিনের মালিক আল্লাহ, তুমি আর বরগা দিবে কি জন্য, হয়তো নিজে চাষ করো আর নইলে আরেকজনকে এমনি দিয়ে দাও, বরগা দিতে পারবা না। ওনার দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ, হেদায়েতে তবে মুজারাত দেখবেন বাবুল মুজারার মধ্যে আছে এটা, আবু ইউসুফ মোহাম্মদ বললেন যে না না আখতা তাই আবু হানিফা, আপনি তো ভুল করেছো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর বিজয়ের পরে ইহুদিদেরকে এই মুজারাতের বরগা চাষে জমি দিয়েছিলেন, মালিক ইসলাম, মালিক বাইতুল মাল, মুসলিমরা বিজয় করেছে, ইহুদিদেরকে রাখা হলো এই শর্তে যে তোমরা চাষ করো অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের, এই বরগা জমি দেওয়া হলো না, দলিল পাওয়া গেছে। এখন হানাফিরা কোনটা মানে, ওই আবু ইউসুফ মোহাম্মদেরটা মানে, কারণ দলিল আছে পক্ষে, আবু হানিফার দলিলটা সহি না, এখানে আবু ইউসুফ মোহাম্মদ দলিল কি সহি, সেই কারণে হানাফিরা কোনটা মানে। তাহলে আবু হানিফার কথা যদি দলিল ভিত্তিক সহি না হওয়ার কারণে তারটাকে বাতিল করে আবু ইউসুফ মোহাম্মদেরটা মানা যায়, একই কারণে সাবিকটা মানা যেতে পারে, ওদের কারণটা সহি না সাবিকটা সহি, অথবা তারটাও সহি না মালিকটা সহি, অথবা তারটাও সহি না আহমদ হাম্বলটা সহি, তারটাও সহি না ইমাম বুখারিটা সহি, তারটাও সহি না ইবনে তাইমাটা সহি। আমরা তাহলে একটা উসুল পেয়ে গেলাম যে আমরা সব ইমামদেরকে মানি, কোরআন সুন্নাহ অনুযায়ী যার কথা মিলে তারটা মানি। তাহলে কে বলে আমরা ইমাম মানি, সব ইমাম মানি, আমরা আমরা সব ইমাম মানি, শ্রদ্ধা করি, তার জন্য দোয়া করি, বাকি ওনারা যেরকম বলেছেন সেরকম, ইমামরাও বলেছেন যে আমার নামে কোনো মাজহাব নাই, যদি কোনো হাদিস সহি বলে প্রমাণিত হয় ওইটি আমার মাজহাব, ওইটি তোমরা ধরো। আমরা সেই অর্থে সব ইমামদেরকে শ্রদ্ধা করি, সব ইমামদের কথা মানি, যদি কোরআন সুন্নাহ, কাজে তোমাদের কোম্পানি ছোট আমাদের কোম্পানি কি, তোমরা বলো মুখে তাকলিদের শক্তি একজনকে মানতে হবে, আমরা বাস্তবে দেখি তোমরা একজনকে মানো না, তোমরাও তোমরা একজনকে মানো না, আমরাও একজনকে মানি না, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার উপরে আমার এই বইতে পরিষ্কার লেখা আছে আল্লাহকে দেখা প্রসঙ্গে, এই বইটা কিতাবুল আকাইদ আপনারা পড়বেন, দলিল সহ লেখা আছে, অনেকগুলো দলিল দেওয়া আছে আল্লাহকে দেখা সম্ভব না, চেয়েটার মধ্যে দেখুন, হ্যাঁ ওই সূচি দেখেন, মানে আল্লাহকে দেখা নিয়ে প্রশ্ন আছে, দলিল বিস্তারিত আছে। সোজা হলো এই যে না, কোরআনে বলা আছে লা তুদরিকুহুল আবসার, ওইটা সূচি দেখে নেন, লা তুদরিকুল আবসার ওইখানে পুরো দলিল দেওয়া আছে, অহুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে আয়ত্ত করতে পারে না, আল্লাহ সকলকে আয়ত্ত করতে পারেন, কোরআন আয়াত আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার আবেদন করলেন, একজন নবী, দেওয়ান বাকি তো নবীও না সাহাবিও না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আমি তোমাকে দেখতে চাই। কি বললেন? লাং তারানি, না তুমি দেখতে পাবে না। ওয়ালাকিন আনজুর ইলাল জবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও। ওখানে আল্লাহর কা নূর দিলেন, বেহুশে পড়ে গেল, তাহলে দেখতে পারে নাই। এখন দেওয়ানবাগি বড় না মূসা আলাইহিস সালাম বড়? কইবেন না দেওয়ানবাগি বড়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে হাদিসে বয়ান করছে যে সমস্ত নবী আগের বনী ইসরায়েল নবীদের চেয়ে এই উম্মতের মর্যাদা বেশি। তাবলীগ আল্লাহ বলে, এটা সহি দলিল নেই। জি, আপনি বিস্তারিত দেখে নেবেন, সংক্ষিপ্ত উত্তর এটাই। এবং জান্নাতে দেখা যাবে, কেয়ামতে দেখা যাবে, সেটা দলিল আছে। আর তখন তো আল্লাহ তাআলা মানুষকে সেই মর্গ যোগ্যতাই দান করবেন। জি, এই আপনি উত্তর পূরণ করছেন একবার। আচ্ছা বলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি প্রশ্ন, আমার তো লোক বসে আছে। এটা আমি স্পষ্ট বলে দিয়েছি। খালাস, একটা প্রশ্ন। হ্যাঁ, জুমার নামাজে দুইটা সাহাবাদের থেকে প্রমাণিত আছে, ওসমানদের থেকে নেতাল আছে, আর ওসমানদের খোলাবার অন্তর্ভুক্ত দুই খলি খুতবা আছে। রইল এখন বাংলা, যেটা বাংলা যেমন আরবিতে, আমি আরবিতে বাংলায় খুতবা দেওয়ার সহি দলিল পাই না। সোজা কথা, যেটা যদি কারো সহি দলিল জানা থাকে আমাকে জানানো, অনুসরণ করবো ইনশাল্লাহ। বাংলায় খুতবা দিতে হবে, এর সহি কোনো দলিল আমি খুঁজে পাই নাই, যে কারণে যেটা আর সহি দলিল নাই এইটা নিয়ে বাড়াবাড়ি করাটা আমার ঠিক না, যে কারণে আমি খুতবাটা আরবি দিচ্ছি। এর আগের যে বয়ান, এটাকে খুতবা বলা যাবে, এটা ওয়াজ একটা, এটা খুতবাতে আলাদা করা। কাজে সেই হিসাবে এখনো খুতবা দিচ্ছি না, আমি ওয়াজ করতেছি, এরকম ওটাও একটা ওয়াজ, ওটা মেম্বার থেকে আলাদা বলা হয়। এই জন্যই মেম্বার থেকে যারা বলা হচ্ছে তারা খুতবা বলা হচ্ছে। আর দুই খুতবা দলিল আছে, এক খুতবা এটা কোত্থেকে আসলো আমি জানি না, এখনো মক্কা মদিনার খুতবা দুইটাই দেয়। কাজে এরা আবার কোন সালাফি আর কোন আহলে আমার জানা নাই, এক খুতবার কথাটা উঠাইলো কোত্থেকে এটা আমার বুঝে আসতেছে না। আমি তো সালাফিদের বড় বড় আন্দোলনে যোগাযোগ করছি, ওই তারা তো দুই খুতবা বলে। মক্কায় কয়টা আজান দেয়? মক্কা আজান হয় দুই খুতবা হয়, তো এরকম এক খুতবা তো না। যাই হোক, মদিনাতে একই অবস্থা, মক্কা মদিনা তো দলিল না, হাদিসে এ দলিল আছে, দুই খুতবা দলিল আছে, দুই খুতবা দেওয়া হচ্ছে। জি, এদিক দেশ হয়ে গেছে। খলিফা কে? এইটা যারা তালাশ করে তারা পেয়ে যায়, এটা এইখানে বলার জিনিস না, ঠিক আছে? আর এইখানে বললে আমি এখান থেকে বের হওয়ার পরে আমাকে ওই অপেক্ষা করতেছে, অনেক তোরা মেহমানখানা নিয়ে যাবে, বুঝে আসলো? খলিফা কে? যারা তালাশ করে তারা জানে দুনিয়ায় খলিফা আছে। জেহাদ চলে কেমনে? জেহাদ করে না মানুষে? জেহাদ করে কেমনে খলিফা না থাকলে? জি, কেউ বলে মাটির তৈরি, কেউ নবী তৈরি, একটা হুব এই প্রশ্নে আছে এই বইটার মধ্যে, আমাদের নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রশ্ন দিয়ে উত্তর দেওয়া আছে। কোরআনের দলিল আছে, হাদিস দলিল আছে, আল্লাহর নবী মানুষ ছিলেন, মানুষ মাটির তৈরি, নবী মাটির তৈরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মায়ের থেকে জন্মগ্রহণ করেছেন, নবী বিয়ে করেছেন, সন্তান ছিল, খাওয়া দাওয়া করতেন, পেশাব পায়খানা করতেন, সর্বোপরি কোরআনে দলিল আছে, স্পষ্ট দলিল দেখে নেবেন এই বইয়ের মধ্যে প্রশ্ন দেওয়া আছে। আমি বইগুলো পড়বেন ইনশাআল্লাহ। ঠিকই তো আছে, কোরআন মানলে সে হবে না, ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাব কার নাম? আল্লাহর নাম তো ওয়াহাব। তো যারা কোরআন মানে তারা কি ওয়াহাবি? ভালো কথা, এটা অসুবিধা কি? জি, আলাইহিসসালাম। মসজিদের দেওয়াল পুরাতন কবর তো অসুবিধা নেই, যাই আছে তাতে অসুবিধা নেই। জি হ্যাঁ আমার দিন কায়েমের সঠিক পথ একটা বই আছে, তাবলিগের একটা বিশাল চ্যাপ্টার আছে শেষের দিকে, ওইটা পড়ে তারপরে সিদ্ধান্ত নেন। জি আরে মসজিদের আলাদা দেওয়াল আছে কিনা, মসজিদের দেওয়াল আছে তো, দেওয়ালের বাইরে কবর অসুবিধা নেই। ইসলাম আর ইমান যদি একই জায়গায় ব্যবহার হয়, ইসলামও আছে ইমানও আছে, তাহলে আলাদা অর্থ হবে। ইসলাম হবে বাহ্যিক আমল আর ইমান হবে অন্তরের আমল। বসেন, হাদিসে জিব্রাইল থেকে দেখে নেবেন দুইটা প্রশ্ন আলাদা আসছে, জিজ্ঞেস করেছে মাল ইসলাম, ইসলাম কি জিনিস, সেখানে বলা হয়েছে মুখে এই সাক্ষী এখানে দলিল আছে দেওয়া, এখান থেকে দেখে নেবেন দরকার হয়। তারপরে সালাত কায়েম করা, সিয়াম পালন করা, অর্থাৎ আমল। ইসলাম হচ্ছে বাহ্যিক আমল আর ইমান হচ্ছে, আবার ইমান নিয়ে প্রশ্ন করা হয়েছে তখন ওই বিষয়গুলো বলা হয়েছে যেগুলো আন্তর দিয়ে আমল করা হয়, আন্তু মিনা বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আসছে ইমান রাখা। এই জন্য বলছি ইসলামের ছয়টা রোকন আর ইমানের পাঁচটা রোকন, ইসলামের ছয়টা রোকন আছে, এগুলো পড়বেন। হ্যাঁ জি তাড়াতাড়ি না, বাবি আসতে পারবে না। হাদিসে বলা আছে সাহাবারা প্রশ্ন করেছেন যে রাসূলের দেবর ওই পর্দা বসে আসছে, আর কি বলছেন আলহামদুল মউত, দেবর তো মৃত্যু, দেবর তো কাজে ভাবি তো সবচেয়ে মারাত্মক, অন্যগুলো তো আছে তার চেয়ে মারাত্মক, এটা রাস্তার মহিলাকে দেখা যায় গুণা, ভাবির সাথে দেখা তার চেয়ে মারাত্মক গুণা, আল্লাহ হাম মউত বলছেন। কাজে আপনি এরাই চলবেন, যদি না পারেন তার সংসদ আলাদা হয়ে যাবেন। জি জি জি তাড়াতাড়ি হ্যাঁ যাবে, দ্বিতীয় না তৃতীয় জমা করতে পারেন, যে কয়বার দরকার জমা করতে পারবো, অসুবিধা নেই। হাদিসে বলা আছে আল্লাহ রাসূল করেছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যদি জানা না থাকে ইমাম বিদআতি তাহলে পড়লে হয়তো আল্লাহ মাফ করবেন, জানা আছে ইমাম বিদআতি আর এই দেশে বেশিরভাগই বিদআতি, তো সেক্ষেত্রে যে দেশে বেশিরভাগ যা বিদআতি শিয়া এলাকায় গেলে আপনি কি যে কোনো মসজিদে পড়বেন নামাজ, ইরানে গেলে কি করবেন, তখন তালাশ করবেন সুন্নি কোনটা আছে, কারণ বেশিরভাগ শিয়া, তো এ দেশে বেশিরভাগ যেহেতু বেদাতি তালাশ করে পড়া উচিত, আন্দাজে পড়া উচিত না। বেদাতিদের পিছনে নামাজ হবে কিনা একটা দলিল আছে কতগুলো, এটা আমার এই বইয়ের মধ্যে আছে, প্রশ্ন উত্তর আকার আছে, বেদাতি পিছনে সালাত হবে কিনা, অনেক শর্ত শর্ত আছে, এটা পড়ে নেবেন। জি ওয়ালাইকুম আসসালাম। যতটুকু জানলে পরে ইসলামের হালাল হারাম ফরায়েজগুলো আমল করা যায় অতটুকু অর্জন করা ফরজ, এরপরে অতিরিক্ত হচ্ছে যে যে পেশায় আছে, যে গরিব তার জন্য জাকাতের মাত্রা জানা ফরজ না, জাকাত ফরজ এটা বিশ্বাস করলো বাস সে মুমিন, বিস্তারিত জানে না সে গুণাগার হবে না, কিন্তু যার উপর জাকাত ফরজ তার বিস্তারিত জানাটাও ফরজ, ব্যবসায়ী যে তার ব্যবসার আইন কানুন জানা ফরজ, অর্থাৎ যে বিষয়টা তার সাথে সংশ্লিষ্ট এই বিষয়ে তার জানা ফরজ, বাকি মৌলিকভাবে ফরজগুলো যদি জানে কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ আশা করা যায় সে এলেম অর্জন করার মৌলিক বিষয় জানল। বেদাত যদি আকিদাগত বেদাতি হয় আকিদা, তাহলে তো সে শিরকে লিপ্ত হচ্ছে, তাহলে আমরা কি করবো তখন, তখন আলাদা জামাত করবেন, আন্দোলনে জামাতে ব্যায়াম করবেন পরে নামাজ পড়বেন, ঠিক আছে। তাওহীদ পাবলিকেশন থেকে বোধহয় কষ্ট একটা উইডে কেনেন আছে না, কিছু আদেশ নিয়ে কথা আছে দুর্বল বলেছে কেউ কেউ, কিন্তু জাল নাই। আচ্ছা আমাদের সময় শেষ আজকে না ইনশাল্লাহ, আমাদের দেখেন দাঁড়াই রয়েছে কয়েকবার আসছে। কিসের? হ্যাঁ এটা এটা যেহেতু ওরা শরিয়া মোতাবেক যদি কাজ করে তাহলে না জায়েজ না, কারণ আমি তো বলছি যে ওই কয়টা ডিপার্টমেন্ট যার সাথে ওগুলো না জায়েজ, বাকিগুলো জায়েজ অন্তর্ভুক্ত চলে আসছে। এখন যদি সে সরকারের কোনো এমন কোন আইন থাকে, যেমন বলে কেন তালাক হাদিসে বলা হয় না যে মুখে দিলে হবে না, এখন সরকারের নেই মুখে দিলে তালাক হবে না, তালাক দিতে হলে চেয়ারম্যানের পারমিশন লাগবে, এই সমস্ত বিষয় যদি সে বাস্তব আল্লাহর আইন বদলাই দেওয়ার কারণে সে গুণাগার হবে, তাড়াতাড়ি ছেড়ে চলে আসবে। আর এরকম বিষয় না থাকে তাহলে লাগতে পারে, এখন ঢুকে গেছে ওখানেও, কারণ তাগুত যখন ঢুকে তো সব জায়গায় ঢুকে, তো এই জন্য বিষয়গুলো যাচাই বাছাই করে তারপরে করবেন ইনশাল্লাহ। জি একজনে মৌখিক আদান দি দাও, মাইকে দিও না, একজন আদান দাও, দফল গোলা ওখানে টাইম হয়ে গেছে। হ্যাঁ এখন বলুন। জি হ্যাঁ আদান দেন না, এখানে মৌখিক ভাই মৌখিক মাইকে না, ওখানে আদান দেন না। জি কোরআনে এটা উত্তর আমার কোরআনে বলা আছে, যদি পিতামাতা কোনো শিরিকি কাজে উদ্বুদ্ধ করতে চায় আদেশ করে, ওয়াইন আমারাকা আলা আনতুশরিকা বিমা লাইসা লাকা বিইলম, কোরআন সুন্নার ভিত্তিতে এরকম দলিল নেই এমন যদি কোনো শিরিক করতে বলে, ফালা তুতিউহুমা, ওই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাকে ভালো আচরণ করবেন, তাদের সাথে ভালো আচরণ করা আনুগত্য করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকুমুল্লাহ।